মানুষ প্রত্যেক দিনই অভিনব জিনিসের সন্ধান করে, সেই অভিনব সৃষ্টি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আর তার জন্যেই গল্পাসুর। গল্পাসুরে থাকছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প পাঠ। আমাদের পরবর্তী নিবেদন শিউলি বিশ্বাসের লেখা নিশীথ রজনী। আমাদের আজকের নিবেদন গল্প পাঠে শিউলি এবং রাকিব, গল্পের সূত্রধর সিদ্ধান্ত, কভার ডিজাইনে রাকা, সমগ্র পরিচালনায় শিউলি। শুরু হচ্ছে নিশীথ রজনী। কিভাবে শুরু করব বুঝতে পারছি না, কেননা গল্প শোনার বা গল্প পড়ার অভ্যেস আমার আছে ঠিকই, কিন্তু গল্প লেখার ক্ষেত্রে আমি একেবারেই কাঁচা। এই প্রথম সাহস করে কিছু লিখছি। ও, আমার পরিচয়টাই তো দিলাম না এখনো। আমি বনি, জার্নালিজমের স্টুডেন্ট, ফোর্থ সেম। আমার হবি এই খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, ল্যাদ খাওয়া, এইসবই বলতে পারেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। এখন সময় রাত 12:24। ঘুম আসছে না ঠিক। হঠাৎ করে দাদুর কথা খুব মনে পড়ছে, তাই লিখছি আর কি। আমার দাদু মারা গেছে গত বছর আগস্টে। বছর পূর্তি আর এই মাস তিনেক মতো বাকি। মারা যাওয়ার আগের আর দিন খুব কষ্ট পেয়েছে। দাদু যখন অসুস্থ ছিল তখন কানেও শুনতে পেত না, কথাও বলতে পারত না, কিছুই করতে পারত না। ওই অবস্থায় মানুষকে মনের কথা বা মনের ভাব বোঝানো না খুব কষ্টকর, তাই ওনাকে লিখে লিখে বোঝাতাম। দাদুও লিখত, কিন্তু হাতের লেখা জড়িয়ে যেত, দেখে বোঝাই যেত শক্তি ফুরিয়ে এসেছে। তো সেইবার জন্মদিনে আমি দাদুকে লিখেছিলাম, আজ আমার জন্মদিন দাদু, তুমি বাড়িতে সবাইকে বলবে আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতে চাই, আমাকে যেন কেউ না আটকায়, আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার কাছ থেকে বাগমামার গল্প শুনব। এইটুকু লিখতে গিয়েই না আমার চোখে জল চলে এসেছিল, তাই আর বেশি কিছু লিখতে পারিনি। আমি আর আমার দাদা যখন ছোট ছিলাম, দাদু আমাদের বাগমামার গল্প শোনাতো। গরমকালে রাতে ওই 1-1.5 ঘন্টা মতো লোডশেডিং থাকতো, আর তখন আমরা রোজ নিত্য নতুন গল্প শুনতাম দাদুর কাছ থেকে। তেমনই একদিন দাদুকে বললাম ভূতের গল্প শোনাতে, আর আমরা কেরোসিন ল্যাম্পের চারিদিকে গোল করে বসে পড়লাম। দাদু লম্বা চওড়া মানুষ, কাজেই মুখে ল্যাম্পের আলোটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, একটু অন্ধকার অন্ধকার লাগছিল, চারিদিকের পরিবেশ নিস্তব্ধ, ল্যাম্পের আগুন টিম টিম করে জ্বলছে, ঝিঝি পোকা আর ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, পুরো গায়ে কাটা দেওয়ার মতো পরিবেশ। গল্প বলা শুরু করলো দাদু। আজ থেকে অনেক বছর আগের কথা, তখন আমি কলকাতা পোর্টে সদ্য চাকরিতে জয়েন করেছি। ডায়মন্ড হারবার থেকে যাতায়াত করতে অনেক সময় লাগত, তাই অফিসেরই কোয়ার্টারে থাকবো ঠিক করলাম, আর সেইভাবেই কথা বললাম। যে কোয়ার্টারে আমাকে থাকতে দেওয়া হয়েছিল সেটা অনেক পুরনো, বড় বড় থাম, মোটা দেওয়ালের ঘর, দেওয়াল থেকে জলটা খসে খসে পড়ছে, আর বাইরের দিকে মোটা শ্যাওলার আস্তরণ। তোমাদের স্মার্টফোনের যুগে ওই ঘরে নেটওয়ার্ক পাওয়া আর ভগবানের সাধনা করা একই ব্যাপার। দুই পা সিঁড়ি দিয়ে উঠে আমার ঘর। আমার পাশের ঘরে সুকুমারদা থাকত। আমাকে যেই ঘরে থাকতে দেওয়া হয়েছিল ওই ঘরের সামনেই ছিল বড় একটা ড্রেন, আর অনেকটা গভীর। তাকালেই যেন মনে হয় পড়ে গেলে আর উঠে আসতে পারবো না। তারপর যথারীতি রাতে সুকুমারদার ঘরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুতে গেলাম। চার দেওয়ালের ঘরের মেঝেতে একটা চৌকি পাতা, একটা টিমটিমে জিরো পাওয়ারের বাল্ব জ্বলছে। দরজা বন্ধ করে একটা সিগারেট ধরালাম। তারপর সিগারেটটা টেনে মশারিটা টাঙিয়ে চৌকিতে গিয়ে শুলাম। বাল্বের সুইচটা ছিল বিছানার একেবারে পাশে। শুয়ে লাইটটা অফ করে দিলাম। কিছুক্ষণ পর যেই একটু ঘুমের ঝোল আসলো, দেখছি কে যেন দরজাটা আস্তে আস্তে খুলে ঘরের ভিতর এসে দাঁড়ালো। নূপুরের শব্দে ঘুমের ঝোলটা কেটে গেল। অন্ধকারের মধ্যেও যেন দেখতে পেলাম এক অপরূপ সুন্দরী মহিলা। কোলা চুল সিঁড়িতে চওড়া করে সিঁদুর পরা, বড় করে সিঁদুরের টিপ পরা, লাল পাড় সাদা শাড়ি, বেশ লম্বা চওড়া। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। কাঠের পাশে দাঁড়িয়ে আমাকে বলছে, কি গো রাগ করেছো? তারপর এসে আমার পাশে শুল। আমি চুপ করে শুয়েছিলাম ঘাপটি মেরে। সেই মহিলা আমাকে বলছে, কি গো ঘুম আসছে না? তুমি জানো আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছিলাম? এই তোমার আসার সময় হলো বুঝি। ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি পা দিয়ে ওনার পা ছুঁয়ে বুঝলাম সত্যি সত্যি আমার পাশে কেউ শুয়ে আছে। আবার বলল, কথা বলবে না আমার সাথে? আমি ধীরে ধীরে তার চুলগুলো হাতের মুঠোয় পাকিয়ে হাতে লাফ দিয়ে উঠে বসে লাইটটা জ্বালাতেই দেখলাম কেউ নেই। সাথে সাথে দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা। খাটে বসেই একটা সিগারেট ধরলাম। সিগারেটটা ধরিয়ে খাট থেকে নেমে এক পা দু পা করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা সিঁড়ি নিচে নামতেই মনে হলো আমাকে যেন কেউ ধাক্কা মেরে ওই ড্রেনে ফেলে দিতে চাইল। কোন রকম নিজেকে সামলে ঘরে এসে বসে আবার একটা সিগারেট ধরালাম। সেই রাতে আর ঘুম আসলো না। বসে বসে তিন চারটে সিগারেট শেষ করে ফেললাম। আর অপেক্ষায় ছিলাম কখন ভোর হবে। যথারীতি ভোর হওয়ার পর আমি পাশের ঘরে সুকুমারদাকে ডাকলাম। ও সুকুমারদা, সুকুমারদা, সুকুমারদা, দরজা খোলো সুকুমারদা। সুকুমারদা ঘরের দরজাটা খুলে হাই তুলতে তুলতে আমাকে বলল, ও কি ব্যাপার এত সকাল সকাল, কিছু দরকার নাকি? আমাকে একটা সত্যি কথা বলবে সুকুমারদা? সাথে সাথে বুঝতে পারলাম সুকুমারদার মুখটা শুকিয়ে গেছে। আমাকে একটু ইতস্তত হয়ে জিজ্ঞাসা করল, কি কি হয়েছে? তারপর সবটা খুলে বললাম সুকুমারদাকে। আমার কথা শুনে সুকুমারদা একেবারে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কি হলো সুকুমারদা, চুপচাপ দাঁড়িয়ে রইলে যে, কিছু বলো, কিছু কি লুকোচ্ছ আমার থেকে? করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার হাত দুটো ধরে নীরবতা ভঙ্গ করে সুকুমার দা বলল, কিছু মনে করো না ভাই, একটা সত্যি কথা তোমাকে বলা হয়নি। এ ঘরটা বহুদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, তুমি আসবে বলে আগে থেকে ঘরটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘরে আগে এক দম্পতি থাকতেন, ভদ্রলোকের স্ত্রী এ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, আর তারপর ওই ভদ্রলোকও বেশি দিন থাকতে পারেননি এই ঘরে। ওনার সাথেও এরকম ভুলভাল ঘটনা ঘটেছে। এর আগে আরও দুজন থাকতে এসেছিল এই ঘরে, তারাও থাকতে পারেনি। তারপর থেকে এই ঘরে আর থাকার কেউ সাহস পায় না। যেহেতু তুমি কিছু জানতে না, তাই তোমাকে এখানে থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু এত কিছুর পর তোমাকে আর সত্যিটা না জানিয়ে পারলাম না। আসলে আমার দাদা পেছন দিয়ে গলাটা চেপে আমাকে ভয় দেখাতে গেছিল। যা, এ তো লিখতে লিখতে কখন পুনে দুটো বেজে গেল আমি তো খেয়ালই করলাম না। আসলে পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিলাম।